بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রহিয়াছে মা ইয়াতিহিম মিন যিক্রিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন যখনই উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون وهدر انتر تاكي امنو جوگي زهرا زالين تارا گوپنے پارا مرشو کرے اتو تما در متو ایک جن مانوشی তবু কি তোমরা দেখিয়া শুনিয়া জাদুর কবলে পড়িবে قال ربي يعلم القول في السماء والارض وهو السميع العليم সে বলিল আকাশমণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون وهارا يهو بولي اي شمست أوليك كالپنا خواه شه وها ادبابن كوريا چه ناها شه اك جن كوبي অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ تُمَارْ پُرْبِي آمِي اوهِ شَوْ مَانُوشِي پَتْحَيَا چِلَامْ تُمْرَا جُدِي نَا جَانُو تَبَي گِيَانِي دِرْكَ جِگَّاشَا كَرُو وَمَا جَعَلْنَاهُمْ جَسَدًا لَا يَأْكُلُونَ الطَّعَامَ وَمَا كَانُوا خَالِدِينَ এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ীও ছিল না ثُمَّ صَدَقْنَاهُمُ الْوَعْدَ فَأَنْجَيْنَاهُمْ وَمَن نَّشَاءُ وَأَهْلَكْنَا الْمُسْرِفِينَ অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস لقد انزلنا اليكم كتابا فيه ذكركم افلا تعقلون আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছি অপর জাতি فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ منها يركضون অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল لا تركضوا وارجعوا الى ما اترفتم فيه ومساكنكم لعلكم تسالون উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়া আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট